সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। আর এই যে তিনি হাসান তিনি কাঁদান, আর এই যে তিনি মারেন তিনি বাঁচান, আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী, মিন নুতফাতিন ইযা তুমনা শুক্রবিন্দু হইতে যখন ও স্খলিত হয়, ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা আর এই যে পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাহারই, ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা আর এই যে তিনি অভাব মুক্ত করেন ও সম্পদ দান করেন, আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক, আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন, আর সামুদ সম্প্রদায়কে কাহাকেও তিনি বাকি রাখেন নাই, وقوم نوح من قبل انهم كانوا هم اظلم واطغى আর ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য, والمؤتفكه اهوا উল্টানো আবাস ভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন, فغشاها ما غشا উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি, তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে, অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী, আজিফাতিল আজিফা কিয়ামত আসন্ন, ليس لها من دون الله كاشفة الله ব্যতীত কেহই ইয়া ব্যক্ত করিতে সক্ষম নয়, أفمن هذا الحديث تعجبون তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছো, وتضحكون ولا تبكون এবং হাসি ঠাট্টা করিতেছ ক্রন্দন করিতেছ না, তোমরা তো উদাসীন, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু অতএব আল্লাহকে সিজদা করো এবং তাহারই ইবাদত করো।